بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها، ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين، قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سورة بقرة تین کے آیات مکرو تلاوت کرنا اپنے سامنے، 30 نمبر، 31 و 30 نمبر آیات. এই আয়াতগুলিতে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা উল্লেখ করেছে। আদমের সৃষ্টি কিরকম হয়েছে, সে বিষয়ে কিছু আলোকপাত। তো প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ، তোমার রব যখন বললেন ফেরেশতাদেরকে, إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، আমি পৃথিবীতে এমন এক সৃষ্টি করতে যাচ্ছি যেটা একার যারা একের পর এক করে আসবে। আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা এর অর্থ হয় তিনটি। খলিফা মানে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। খলিফা মানে এর পূর্বে অন্য সৃষ্টি ছিল, এদের স্থলাভিষিক্ত হবে পৃথিবীতে এই সৃষ্টি। খলিফা এমন সৃষ্টি যারা একের পর করে আসবে, একজন একজন করে আসবে, একজন যাবে তো আরেকজন আসবে, এ ধারায় চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই যে খলিফা, এর তিনটি অর্থ আমি উল্লেখ করলাম শেখ আব্দুর রহমতুল্লাহ আলী তাফসীর থেকে। বলছেন কালু, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তো ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আপনি কি পৃথিবীতে এমন একটা সৃষ্টি করতে যাচ্ছেন যারা তাতে ফেসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? যারা পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করবে আর রক্ত প্রবাহিত করবে, খুনাখুনি হানাহানি। ওয়াদাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়ানুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা সহ আপনার দুষ্ট্রুটি মুক্তির ঘোষণা করছি, এবং অনুপাধ্যসু লেখা আপনার পবিত্রতা আমরা বর্ণনা করছি। ফেরেশতাগণ বললেন আলাইহিসসালাম, যেহেতু আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তসবিহ আমরা পাঠ করি, আমরা আপনার হামদ প্রশংসা বর্ণনা করি, অতএব এমন সৃষ্টি সৃষ্টি করার করবেন কেন? মানে তারা জানার জন্য বলছেন, যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। যুক্তি ঠিকই আছে। এবারে কথা হল এই ফেরেশতাগণ তারা কিরকম করে জানলেন এবং এই সৃষ্টি এমন সৃষ্টি যাদের মধ্যে এই গুণ থাকবে, ফেসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে, কিরকম জানলেন তারা? এখানে উল্লেখ নেই। তাহলে এবারে যেহেতু তারা বলেছেন, তার মানে আল্লাহ তাদেরকে জানিয়েছেন। আর না হয় এর পূর্বে যে জিন জাতি ছিল পৃথিবীতে, তারা ফেসাদ সৃষ্টি করেছে, খুন খারাপি করেছে, এ থেকে হয়তো তারা শিক্ষা গ্রহণ করেছেন। অর্থাৎ একভাবে তারা বুঝতে পেরেছেন এই সৃষ্টির মধ্যে এই গুণ থাকতে পারে বা থাকবে। নাসাল্লাহু আলাইহি আমাদের হেফাজত করবে। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি জানি যা তোমরা জানো না। তাহলে বুঝা গেল ফেরেশতাগণ আলাইহিম সালাম, এর মধ্যে সমস্ত ফেরেশতা সামিল, জিবরিল আলাইহিসসালাম সামিল, ইসরাফিল আলাইহিসসালাম সামিল, মিকাইল আলাইহিসসালাম সামিল, মালাকুল মউত যিনি মানুষের জ্ঞান কবজ করেন, সৃষ্টির জ্ঞান কবজ করেন, তিনি সামিল, আল্লাহর আরশ বহনকারী অন্যান্য ফেরেশতাগণ সামিল, সুবহানাল্লাহ, সব ফেরেশতাই সামিল। সকলকে যখন আল্লাহ পাক বলেছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, তাহলে কেউ গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা। আকীদা ঠিক করতে হবে কিনা? আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম গায়েব জানেন? না। স্পষ্ট, ইসরাফিল আলাইহিস সালাম গায়েব জানেন? না। ইসরাফিল তো সেই সিংহায় ফুঁকবেন, সিংহায় ফুঁক দেওয়ার কারণ কেয়ামত ঘটে সংঘটিত হবে। সুবহানাল্লাহ, এত বড় শক্তিশালী ফেরেশতা, যদি তার সিংহায় যদি এরকম হয়, সিংহায় ফুঁক দেওয়া যদি এরকম হয়, তাহলে তার শক্তি কতটুকু হয়? সুবহানাল্লাহ, তিনি তো এরকম সিংহা হাতে দিয়ে বসে আছেন, কোন সময় রব্বুল আলামিনের অর্ডার আসবে, নির্দেশ, আর সাথে সাথে সিংহায় ফুঁক দিবে। সুবহানাল্লাহ, এরকম কোন কোন হাদিসে আছে? মালাকুল মউত আলাইহিস সালাম মানুষের জান কবজ করবে, জিনের জান কবজ করবে বা করেন, গায়েব জানেন। তাই আল্লাহ বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, এই সবই আপনাদের স্পষ্ট হবে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? না। মাশাআল্লাহ, বুঝতে হবে। ওই যে বাংলাদেশে বলে না আলিমুল গায়েব, নবী যে বলে ছেড়া দেয় না, জিকির করে, সব গলত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, গায়বের মাত্র, গায়বের মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যা জানিয়েছেন তা জানেন? এর থেকে বেশি জানেন না। তাই তাকে যখন প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম যখন তাকে প্রশ্ন করলেন যে বলো তো মাতা সাআ, কিয়ামত কখন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসকুলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী থেকে বেশি জানে না। তার মানে হে জিবরিল আলাইহিস সালাম, আপনি যেভাবে জানেন না কিয়ামত কখন হবে, ওইরকম আমিও জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে তিনি বলে দিতেন অমুক দিন এরকম, এত সালে এত রকম, অত হাজার বছর পরে কিয়ামত হবে, বলতেন কিনা? তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ। আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক না হলে সালাত, সিয়াম, হজ 10,000 বার করবে, হজ কবুল হবে, যদি আকীদা ঠিক না হয়। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এবারে ফেরেশতাগণ আলাইহিস সালামের উত্তরে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না। তাই সামনে আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنْتُمْ صَادِقِينَ الله পাক আদম আলাইহিস সালাম কে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ আল আসমা কুল্লাহ সব কিছুর নাম শিখিয়ে দিলেন তো উপস্থিত সময় এই সব জিনিস যেগুলো হয়তো পৃথিবীতে যাচ্ছিল ব্যাখ্যা দুটি পৃথিবীতে যাচ্ছিল মানুষ দেখতে পায় ওই সব জিনিসের নাম আড়া আরো বেশি সবকিছু আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ পাক সব কিছুর নাম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে আর আল্লাহ যে শিখালেন ও কি বলতে হবে তুমি এরকম পড়ো আলহামদুলিল্লাহ তারপরে মানে হাঁচি দিলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাঁচির জবাবে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ এরকম বলতে হবে নাকি আল্লাহ আল্লাহ বলে ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে আল্লাহ বলে তুমি হয়ে যাও সাথে সাথে হয়ে যাও সুবহানাল্লাহ তো আদম আলাইহিস সালামকে মুহূর্তের ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সবকিছুর নাম তারপর কি করলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা তারপরে ফেরেশতাদের কাছে এই সব সৃষ্টির জীবজন্তু ইত্যাদি সবকিছু পেশ করলেন আর বললেন আমবিউনি বিআসমাই হাউলা তোমরা আমাকে জানিয়ে দাও এই সব নাম এই সব জিনিসের নাম তোমরা আমাকে বলে দাও কিন্তু ফেরেশতাগণ আলাইহিস সালাম তো জানেন না তারা কিরকম বলবেন আদম আলাইহিস সালাম শিখেছেন কে শিখিয়েছে আল্লাহ জিবরিল মিকাইল ইসরাফিল এমনি ভাবে মালাকুল মউত আলাইহিস সালাম বা অন্য সব ফেরেশতাগণ এটা জানেন না যেহেতু আল্লাহ পাক তাদের কি শিখাননি শিখালেন কাকে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে বললেন আমবিউনি বিআনা ফেরেশতাগণ আলাইহিম আসসালামকে আল্লাহ পাক বললেন আমবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন তোমরা আমাকে জানিয়ে দাও এই সব বস্তুর নাম যদি তোমরা সত্যবাদী হও অর্থাৎ তোমরা যদি তোমাদের কথা সত্য হও তাহলে নাম জানিয়ে দাও তারা তো আর কিছু বলতে পারেন না তারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা হে রব তোমার যা পবিত্র আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি লা ইলমা লানা আমাদের কোনো ইলম নেই ইল্লা মা আল্লামতানা তবে যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকু জানি এর থেকে বেশি আমরা জানি না সুবহানাল্লাহ যত সরাসরি ফেরেশতাগণ আলাইহিস সালাম নিজেরাই বলে দিয়েছে লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই ইল্লা মা আল্লামতানা তবে আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ততটুকু আমরা জানি এর থেকে বেশি জানি না এবারে মানুষ কিরকম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ততটুকু জানেন যতটুকু আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন এর থেকে বেশি জানেন না আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন কোরআন জানতেন মাশাআল্লাহ আপনারা বুঝেন না 40 বছর পর যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসেন গারে হিরা জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইকরা তুমি পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মা আনা বিকারি আমি পড়তে যাব সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারি তারপরে জিবরিল আলাইহিস সালাম তাকে ধরে ছাপ দিলেন বললেন পড়ো বললেন জানি না আবার চাপ দিলেন বললেন পড়ো পড়তে জানি না লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তিনবার চাপ দেওয়ার পর বললেন তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আর আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যিনি ইনসানকে মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট রক্ত থেকে। ইকরা তুমি পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম তোমার রব অতি দয়ালু। সুবহানাল্লাহ, তার মানে তুমি আগে জানতে না, আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিবে তুমি পড়ো। ওয়া রাব্বুকাল আকরাম, আমি জানি না তুমি আবার সবাই অনেকই সুরে ফাতিহা মজবুত করে পড়তে পারে, সালাতের তরিকা জানে না আছে কিনা দেখছে, কোনো অসুবিধা নেই। যা হবার হয়ে গেছে, সময় যা যাওয়ার চলে গেছে, এখন যেহেতু যেন আমি আর অহেতুক সময় নষ্ট না করি, সময়টা যেন কাজে লাগাই, কি বলেন ইনশাআল্লাহ, সময় কাজে লাগাবো। অহেতুক সময় নষ্ট করবেন না, খেল তামাশায় সময় নষ্ট করবেন না, শুধু কাপ আর কাপ, গেল এশিয়া পরে আরো টেশিয়া, পরে আরো কি পরে আরো কি, এরকম করে করে যদি আপনি সময় নষ্ট করেন কিছু শিখতে পারবেন? আবার একজন দুইজন না, অনেক মুসলিম খেলা দেখতে গিয়ে নামাজটা পর্যন্ত পড়ে না, নামাজকে জলাঞ্জলি দেয়, আবার দাবি করে এক নম্বর মুসলিম। সময় চলে গেছে, চলে যাচ্ছে, শুধু বুড়োই মারা যায়, লোক মারা যায় না, তাই নাকি? এরকম মা বাপ পাওয়া যায় বলে ছেলে মানুষ তো এরকম এরকম বলেন, মানে তার ছেলেকে উৎসাহিত মানে উৎসাহ দিবে, উৎসাহ দেওয়ার পরে ছেলে মানুষ তো একটু এরকম করে, তার মানে কি? আচ্ছা যদি তোমার ছেলে মারা যায় তো কি অবস্থা হল? এই তো গত সপ্তাহে আমাদের আমার এক ছাত্র, তার আপন বাগিনা 27 বছর বয়স, সৌদিতে কাজ করতো, ভালোই দমদমে ছিল, ভালো কাজ করতো, হয়ে গেছে ব্রেন টিউমার, বয়স কত বললাম 27, একটু পরে আসবো ছেলেটা 27 ব্রেন টিউমার, বলছে এখানে ট্রিটমেন্ট হবে না, ওকে পাঠাবে মাদ্রাস, গেছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে সব কাগজপত্র সব ঠিকঠাক করে যাবে মনে হয় কালকে বা পরশু মাদ্রাস, ও মাদ্রাস যাবার আগেই মারা গেছে। এই গত সপ্তাহে আপনি কিরকম মনে করেন যে আমার এখনো সময় এখনো হয়নি, এখনো হয়নি নবাদ পড়া, বালে ঘর পর থেকেই তোমার প্রত্যেকটি কাজ কর্ম সবকিছু টিকা হচ্ছে, বুঝতে পারছো তুমি মোকাবিলা, ভালো করলে সওয়াব পাবে আর যদি গলত করো তাহলে তোমার গুনাহ হচ্ছে, আর এর পূর্বে যা কিছু হচ্ছে তা তো লিখছেন ফেরেশতাগণ আলাইহিম সালাম, বেশি স্পষ্ট না, কিন্তু এটা যদি বাচ্চাদের থেকে আর গুনাই হবে না, ও মা নিষ্পাপ নাবালিক অবস্থায়, তাই না? এটা আমরা সবাই জানি, কিন্তু বালিক হওয়ার পর থেকে আপনার আমল নামায় যাচ্ছে, সালাত ছাড়লেন লিখা হচ্ছে, খেল তামাশায় সময় নষ্ট করছেন লিখা হচ্ছে কিনা? তো মুসলমানের কাজ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ালী, মানুষের সৌন্দর্য হলো, ইসলামের সৌন্দর্য হলো যে সে অনর্থক কাজ থেকে বিরত থাকে, অর্থহীন কাজ থেকে দূরে থাকে। তবে খেল তামাশা যদি শরীয়তের গণ্ডির ভিতরে হয় কোনো অসুবিধা নেই, অনেকটা আমরা নিজেরা বুঝি, হালকা খেললাম শরীর ব্যায়াম হলো ইত্যাদি ইত্যাদি, অসুবিধা নেই, কিন্তু এমন খেল যদি দেখে তার একটা প্লেয়ার সে এই বছর যেরকম রান নেওয়ার ছিল সেরকম নেয়নি, হয়তো আট ফিল হয়ে যায় আছে কিনা, এরকম আপনারা ওই যে আন্তর্জাতিক ফুটবলার একটা ছিল, সে যখন গায়ে হলো দেখলেন কি অবস্থা, কেউ কেউ হার্ট ফেল করেছে। মোহাম্মদ আলী ক্র্যাক একসাথে কতবার বিজয় লাভ করেছিল, কত বড় বক্সার, ঠিক না? লাস্টে যখন ফেল হল কয়েকজন মিশরিজের হার্ট ফেল করেছে, আস্তাগফিরুল্লাহ, এটা কি জায়েজ? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم ترى বললেন ফেরেশতাগণ আলাইহিস সালাম সুবহানাক আমরা আপনার প্রভুত্ব বলছি তাই আমরা বলি সুবহানাল্লাহ বললেন কি না সুবহানাল্লাহ وبحمده سبحان الله العظيم আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم দুটি কালিমা, দুটি বাক্য, দুটি কথা জিব্বায় হালকা, পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়। আর এই দুটি কালিমা কি? سبحان الله وبحمده سبحان الله العظيم ফাদা তো ফেরেশতাগণ আলাইহিস সালাম আল্লাহকে বলতেন সুবহান, মানে হে আল্লাহ তুমি সব রকমের দোষ থেকে মুক্ত, সব রকমের ত্রুটি থেকে মুক্ত, সুবহানাক তোমার জাত পাক, সুবহানাক লা ইলমা লানা আমরা তো জানি না, ইল্লা মা আল্লামতানা তবে যতটুকু তুমি আমাদেরকে জানিয়েছ এর থেকে বেশি জানি না। আদম আলাইহিস সালামকে তুমি শিখিয়েছ, ওকে জানিয়ে দিয়েছ এইসব জিনিসের নাম তুমি জানিয়েছ, ও জেনেছে আমরা তো জানতে পারিনি, কারণ তুমি আমাদেরকে শিখাওনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যতটুকু শিখিয়েছেন ততটুকু তিনি জানেন, এর থেকে বেশি জানেন না। এক দুই দলিল না, অনেক দলিল, ইনশা আল্লাহ আপনার আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব কিনা বিষয়ে আলাদা এই অধ্যায় নিয়ে, শুধু এই অধ্যায় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই তুমি আল আলিম, আল আলিম কে? আল্লাহ, সব সর্ববিষয়ে যিনি জ্ঞানী তিনি হচ্ছেন আল্লাহ, আল আলিম, আর আল হাকীম প্রজ্ঞাময় আল্লাহ, আল্লাহ বিধায়দাতা বিধানদাতা আল্লাহ, আল হাকীম আল্লাহ যদি কোন হুকুম জারি করে সে ইচ্ছে করলে তা বাস্তবায়িত হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ আল আলিম, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে জ্ঞানী, আল হাকিম নিশ্চয়ই তুমি প্রজ্ঞাম, তুমি কৌশলী, তুমি বিধান প্রণয়নকারী এবং বিধানদাতা, সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, যেহেতু অল্প সময়ের দর্শ একদম শুরু থেকে আবার আলোচনা করি, প্রথমে বলেছে আল্লাহ পাক, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা, আল্লাহ যখন বললেন, তোমার রব যখন বললেন কথা, আল্লাহ যখন বললেন, বলা মানে কি কথা? তাহলে এর দ্বারা বুঝা গেল আল্লাহ পাক কথা বলেন, আল্লাহ পাক কথা বলেন, কিন্তু কথা হলো আল্লাহ পাক যে বলেন আমাদের মতো না তার মতো, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিছলিহি শাইই, আল্লাহর সাথে কারো তুলনা হয় আল্লাহর মতো কোনো জিনিস নেই, কোনো সৃষ্টি হতে পারে না, আপনার কথা আল্লাহর কথার মতো হবে না, কোন সৃষ্টির কথা আপনার কথার মতো হবে না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক কথা বলে, ইন ক্বালা রাব্বুকা ক্বাল ক্বাল ক্বাল মানে তিনি বললেন, রাব্বুকা তোমার রব বললেন, লিল মালাইকা মালাইকা মানে ফেরেশতা, মালাক এর বহুবচন, মালাইকা মালাইকা আমরা সবাই জানি, খুলিকাত মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর থেকে সৃষ্টি করেছেন, আর জিনকে আল্লাহ পাক, খুলিকাতিল জিন্নু মিন নার, জিনকে আল্লাহ পাক আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ, সবাই জানেন তো, তাহলে আমরা সকলের মানুষ, আমাদের মন কি? আমাদের মন মূল আদম আলাইহিস সালাম না, আমাদের মূল হচ্ছে মাটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালামের স্ত্রীকে সৃষ্টি করেছেন তারই মধ্য থেকে, তারপরে ধারাবাহিকভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদম সন্তান আসতে থাকবে, সুবহানাল্লাহ। এবারে যারাই আদম আলাইহিস সালামের সন্তান তারা সকলে সকলেই মাটির সৃষ্টি, স্পষ্ট বুঝতে পারছেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নূহ আলাইহিস সালাম কি আদমের সন্তান? ঠিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম কি আদমের সন্তান? আচ্ছা, শীদ আলাইহিস সালাম কি আদমের সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম কি আদমের সন্তান? ইসমাইল আলাইহিস সালাম কি আদমের সন্তান? ইসহাক আলাইহিস সালাম কি আদমের সন্তান? ইলিয়াস আলাইহিস সালাম কি আদমের সন্তান? দাউদ আলাইহিস সালাম কি আদমের সন্তান? এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম কি আদমের সন্তান? আইয়ুব আলাইহিস সালাম কি আদমের সন্তান? মূসা আলাইহিস সালাম কি আদমের সন্তান? আচ্ছা, সংক্ষিপ্ত করছি, ঈসা আলাইহিস সালাম কি আদমের সন্তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদমের সন্তান? মাশাআল্লাহ, ভালো করে বুঝে শুনে। তো কিরকম মুহাম্মদ ইসলাম হয়ে গেলেন নূহ, কথা বুঝতে পারছেন? আমরা সকলে কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। তার মায়ের নাম কি? আমিনা। আব্দুল্লাহ কি আদম সন্তান? আমিনা কি আদম সন্তান? আব্দুল্লাহর বাপ, আব্দুল্লাহর বাপ তার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কি আদম সন্তান? সবাই আদম সন্তান। তার বংশীয় সূত্রে যারা একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা যাবে সকলেই হচ্ছে আদম সন্তান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না, সবাই উনি নাম। কথা বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান। আচ্ছা, এবারে সন্তানে সন্তানে বেশ কম আছে, সন্তান সন্তান বেশ কম আছে, র্যাঙ্কে বেশ কম আছে, পজিশনে বেশ কম আছে। আমরা সবাই জানি আমরা এখানে যারা আছি সবার পজিশন সমান, সবার মর্যাদা সমান, সবার জ্ঞান সমান, সবার ধন সম্পদ সমান, সবার প্রভাব প্রতিপত্তি সমান, আমরা বুঝি এটা তো। সমস্ত সৃষ্টি এর পূর্বে বলি সমস্ত আদমের আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? তাহলে আপনাদের এত চুলকায় কেন? যখন বলবে আদম সন্তান চুলকায় কেন, তুমি বুঝো না কেন? তোমার কি ব্রেইন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিয়ে শাদী করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্তানাদি নেই? কোথায় কোরআন ইয়াসু কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন? বাস, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে আর নূর এসেছে, নূর এসেছে আর স্পষ্ট কিতাব এসেছে। এবারে তারা ওই বস নূর নূর নূর নিয়েই বস বলে মুহাম্মদ আসাম নূর নূর, ঠিক আছে। আমি বললাম গুণগত ভাবে নূর, কোন অসুবিধা আছে? নূর যদি বলে আপনি গুণগত ভাবে নূর, আমার হাতে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদম সন্তান নন, তার বাপ আব্দুল্লাহ নন, তার মা আমিনা নন, আব্দুল মুত্তালিব তার দাদা নন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্যিকারের নবী, আমি মিথ্যুক নবী নয়, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের ছেলে। ইবনে মানে কি? ইবনে মানে ছেলে না? কি বলেছেন? ইবনু আব্দুল মুত্তালিব, তার মানে দাদার নাতি, ওটা তার ছেলে, ঠিক কিনা? আপনার বাপ অমুক, অমুকের বাপ অমুক, অমুকের ছেলে অমুক, তারপরে আপনি, আপনিও কি হলেন? তার ছেলে। আমরা আদম আলাইহিস সালামকে আমাদের বাপ বলি না, কেন বলি? তাহলে বাপ বলবো না, অন্য কিছু বলবো, বলো দাদা। কেউ দাদা বলে আদম আলাইহিস সালামকে? কেন বলে? সবাই বলে বাবা। ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম, রব বলেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণগত ভাবে নূর কেউ অস্বীকার করতে পারবে না। একজন আলিম যদি হয়, বড় আলিম, যার মাধ্যমে এই এলাকায় হেদায়াত ছড়িয়েছে, যার মাধ্যমে গুমরাহীর অন্ধকার দূর হয়েছে, আল্লাহ পাক করেছে, তো আমরা যদি বলি এই এই লোকটি এই আলিমটি আমাদের এই এলাকার নূর, কোন অসুবিধা আছে? ভালো আরো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সরাসরি তিনি যে সৃষ্টিগত মানুষ একথা আল্লাহ পাক নিজে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। সূরা কাহফের একদম শেষ আছে, সূরাতুল কাহফের শেষ আছে, ইন্নামা সূরাতুল ফুসলাতের শুরুতেই আছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। আপনি বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, সুবহানাল্লাহ, কিন্তু মানুষ হিসেবে এক কিন্তু এতে গৌরবের কিছু নেই, কারণ এই যে নেতৃত্ব আর এই মর্যাদা আমাকে কে দিয়েছে? আমি গৌরব করবো কি? এই জন্য অহংকার নাই, ভালো লোক অহংকার করে না। আপনার পজিশন যত বড়ই হোক না কেন আপনি অহংকার করতে পারেন না, অহংকারের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে জমিনে যার বড়ত্ব ছিলেন তিনি হলেন আল্লাহ। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বির। তার মুতাকাব্বির কে? আল্লাহ, যিনি নিজেকে বড় বোধ করেন, যিনি অহংকার করতে পারেন, যে সত্তা অহংকারের মালিক তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আর কেউ নাই। তো আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে যান, আপনি যদি একজন ডক্টর হয়ে যান, আপনি যদি একজন বড় বক্তা হয়ে যান, আপনি যদি বড় আলিম হয়ে যান, বড় পজিশনের মালিক, কোন বড়াই কিছু নেই, কারণ তুমি দেখো তোমার মতো কোটি কোটি মানুষের কাছে আছে, আল্লাহ পাক তোমাকে নির্বাচন করেছেন এই বিষয়ে জ্ঞান জানার জন্য। সুবহানাল্লাহ, তুমি কি জানলে না আল্লাহ তোমাকে জানিয়েছে? আশা করি স্পষ্ট হয়েছে। আচ্ছা আছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার উপরে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তারপরে বলছিলাম আল্লাহ পাক পৃথিবীতে খলিফা সৃষ্টি করবেন, এক বিষয়ে পরামর্শ, অথবা ফেরেশতাদের কাছে পেশ করেছেন এই দাবি, কি বলো তোমরা? তারা বললেন যেভাবে বাহ্যিক এমন সৃষ্টি আপনি সৃষ্টি করতে যাচ্ছেন যারা ফেসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এর দ্বারা বোঝা গেল ফেসাদ সৃষ্টি করা একটা ভালো কাজ না খারাপ কাজ? রক্তপাত ঘটানো একটা ভালো কাজ না খারাপ কাজ? মারামারি হানাহানি এটা ভালো কাজ না খারাপ কাজ? এখন তো এমন দেখা যায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, সেদিন দেখলাম আপনারা হয়তো দেখেছেন মা নিজের কুলের শিশুকে দুইটাকে জবাই করা এরকম হত্যা করেছে, সত্য নাকি? কোন জমানায় আমরা এসে পড়ব যেটা কল্পনাই করে? এবারে আপনারা বুঝুন এই মাটা কোন মা। এজন্য শুধু বাচ্চা জন্ম দিলেই হবে না, বাচ্চাকে দিন শিখাতে হবে, কথা বুঝতে পারছেন? বাচ্চাকে আপনার উপর ওয়াজিব, আপনি তাকে দিন শিখাবেন, বড় কিছু বানিয়ে দিবেন, লন্ডন আমেরিকা পাঠিয়ে দিবেন, আর অমুক অমুক হয়ে যাবে বড় সচিব হয়ে যাবে, ও প্রধানমন্ত্রী হয়ে যাবে, এর আগে আপনি যা শিখাবেন তা হবে কি? ইলমে শরঈ শিখান, কোরআন শিখান, মেইন মেইন বিষয়বস্তু শিখাবেন, দেখবেন বাচ্চা আপনার নাফরমানি করবে না। এমনি ভাবে এবার বাচ্চা যখন হয়ে যায় বাচ্চাও তার সন্তানের প্রতি অসৎ আচরণ করবে না। আপনি যদি আপনার সন্তানের প্রতি অসৎ আচরণ না করেন তাহলে তার বদলা আল্লাহ পাক আপনাকে দিবে, আপনার সন্তান ওই রকম পরবর্তীতে যখন আপনি চলে যাবেন তারা আপনার জন্য দোয়া করবে, বড় হয়ে গেলে বয়োবৃদ্ধ হয়ে গেলে তারা আপনার কদর করবে। কিন্তু এখন তো এরকম দেখা যায় 80 বছরের বুড়ো, 85 বছরের বুড়ো বৃদ্ধাশ্রমে লিপ্ত আছে বাংলাদেশের মাটিতে, আছে না? মাঝে মধ্যে দেখতে পাই, বড় দুঃখ আছে, 80 বছরের বুড়া রিক্সা চালাচ্ছে, কারণটা কি? দিনই দিনের দিকে দূরে। যাই হোক ভাই, তো ফেসাদ সৃষ্টি করা এটা কখনো জায়েজ না, রক্তপাত করা তো জায়েজ না, ফেসাদই সৃষ্টি করবেন না, এমন কাজ করতে নাই যে কারণে মানুষ আল্লাহর দিন থেকে দূরে সরে যায়। আমরা আমা শান্তি বিস্তার করার চেষ্টা করবেন, অশান্তি বিস্তার করার চেষ্টা করবেন না। আল্লাহ বলছে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো। ফেরেশতা গণ আলাইহিমুসসালাম আরো বললেন, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, তাসবিহ হামদ। এখানে তারা যে এটা বলেছেন এটা খবর মানে সংবাদ দিয়েছে, বাস্তব যেটা তা এতে কিন্তু উদ্দেশ্য তা নয় যে আমরা আমরা আমাদের পবিত্রতা বর্ণনা করছি, আমরা আমাদের পবিত্রতা বর্ণনা করছি এটা নয় যে আল্লাহ পাক তুমি আমাদেরকে এরকম সৃষ্টি করে সৃষ্টি করেছ, আমরা তোমার প্রশংসা সহ তোমাদের তোমার গুণগান বর্ণনা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি। হ্যাঁ রব, তো এমন সৃষ্টি আপনি কেন সৃষ্টি করবেন, কি কারণে আমাদের জানা নেই, কি কারণে সৃষ্টি করবেন সব মানে তারা জানার জন্য, যারা পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে। তো তারা যেখানে বললেন আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, এটা বাস্তব বাস্তবতা তাদের আল্লাহর সামনে পেশ করেছেন, উদ্দেশ্য এটা নয় যে আমরা আমাদের নিজেদের পবিত্রতা বর্ণনা করছিলাম, যেহেতু আল্লাহ পাক বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেরা তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না। আপনি বলবেন না আমি কি মনে হয় আল্লাহ জীবন মানে তাকবীরাতুল ইহরাম মিস নাই, আমার মতো মানুষ যদি আল্লাহ বলি না কে হবে, আউযুবিল্লাহি এরকম আছে কিনা বাংলাদেশে, পীর কথিত পীরের সামনে বসে কি না বলে যে আল্লাহ, পীরের সামনে বসে কত বসে আছে নারায়ণ আল্লাহ কি বলেছে ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের সামনে প্রশংসা করতে নিষেধ করেছেন, এক সাহাবি আরেক সাহাবির সামনে প্রশংসা করছিলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাত যাহরা আখিকা আও ক্বালা কাতাত উনুকা আখিকা, তুমি তোমার ভাইয়ের পিঠ মেরুদণ্ড কেটে দিয়েছো, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছো। কারণ আপনি যখন আরেকজন না আপনি তো এরকম এরকম মাশাআল্লাহ হ্যাঁ সব, তখন তার ভিতরে ফুলাফুলে ভাব আসবে কিনা, বড় তো আমি কম কম নাকি সব নষ্ট করে দিলে, তাইলে অহংকার চলে আসবে। এই জন্য বাহ্যিক কারো সামনে প্রশংসা করতে নাই, আর সেও যেন না শুনে, সেও বলবে এরকম হ্যাঁ হালকা হালকা যদি উৎসাহ দেওয়ার জন্য বলে আমি তোমাকে উৎসাহ দেয় মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র বারাকাল, এটা অসুবিধা নেই, যাই আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত বুঝলো, সাহাবায়ে কেরাম প্রমাণিত আমরা বলেছি আমরা নিজেরও করি মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, দোয়া করেন কিনা একজন আলহামদুলিল্লাহ খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহি, আপনি তাদের থেকে তাদের ধন সম্পদ নিন আর তাদের জন্য দোয়া করুন, ঠিক না মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক আল্লাহ তোমাকে দিন, হ্যাঁ তো সব। কিন্তু গুজ প্রশংসা আমার নেতার মতো নেতা পৃথিবীতে নেই, নেতা এখানে মজুদ, আমার পীরের মতো পৃথিবী পৃথিবীতে আর কোন পীর নেই, পীর মারিয়ে তো ভোট নামে সব, ভালো আর খারাপ কি কি করবেন পীরকে। দেখেন আমি বললাম অপেক্ষামূলক হয়তো কিছু ভালো হতে পারে অপেক্ষামূলক, কিন্তু আপনি বাংলাদেশ চলিয়ে দেখেন যদি কয়েক লক্ষ পীর হয়, যদি 3 লাখ পীর হয় বাংলাদেশে, তাহলে ওদের কথা মোতাবেক 90% হবে তাদের কথা মোতাবেক যারা ভালো পীর, ওরা বলে এরা কি হচ্ছে ভণ্ড, ঠিক কিনা, যারা নিজেদেরকে দাবি করেন ভালো পীর ওরাই বলে ওদের ভণ্ড, দেখবেন কিছু কিছু গান গ্রামে গঞ্জে পলিতে গলিতে কত হাজার হাজার লক্ষ লক্ষ পীর আছে বাংলাদেশ, আর আমাদের মানুষ বুঝে না, তবু ওই পীরের কাছে যায় না, বয়সী প্রশংসা যার করবেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুঝতে পারছেন না, যার ভূয়সী প্রশংসা করবেন ইদ্দিহায় যার পবিত্রতা বর্ণনা করবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আর কারোর সামনে এরকম প্রশংসা যেন আপনারা না করে, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আরে কি হবে কেউ কেউ আছে কি করেন ওর ওই একজনের সামনে প্রশংসা করে খুব বোম বানিয়ে দেয়, এখন কয় কেনা দেখছো কিরকম করলাম আস্তাগফিরুল্লাহ, এটা শয়তান, আরেকজনের বোম বানিয়ে দেয় তো কি হলো হাত তালি দেয় দিয়েছি, এটা জায়েজ এরপরে আল্লাহ বললেন ইন্নি আলিমুল মা লা তাআলামুন, এর দ্বারা বোঝা গেল ফেরেশতা কোন আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির বা সবকিছুর নাম উপস্থিত দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছেন ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, মানে উপস্থিত সময় পৃথিবীতে যা কিছু ছিল তার নামগুলি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, অথবা সমস্ত সৃষ্টি আল্লাহ আলাম দুইটা মধ্যে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব সৃষ্টির নাম শিখিয়ে দিলেন মুহূর্তের ভিতরে। আপনারা যেভাবে আগে শুনলেন কিরকম জবান লাগে নাকি, বলেন ইয়া রহমাতুল্লাহ, ইয়া রহমাতুল্লাহ, ইয়া হাদিকুমুল্লাহ, ইয়া বলতে হয়। হ্যাঁ না, আল্লাহ শিক্ষা, আল্লাহ যা বলেন তাই হয়, সব আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি জানেন, আদম সব জানেন। ফেরেশতাদেরকে বললেন এইসব নাম বস্তুর নাম তোমরা বলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এইসব বস্তুর নাম বলো, তারা বললেন সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারপরে কি ইন্নাকা আনতা আলিমুল হাকীম, হে রব আমরা তোমার পবিত্র আমরা করি, আমরা তো জানি না, তবে তুমি যতটুকু জানিয়েছ এর থেকে বেশি তো আমরা জানি না, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞানী আর প্রজ্ঞাময়, সুবহানাহু ওয়া তাআলা। তাই বোঝা গেল আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর দ্বারা জানতে পারলাম আলোচনা থেকে ফেরেশতাগণ কিসের সৃষ্টি, নূরের সৃষ্টি, আর আদম তথা মানুষ, আদম তথা মানুষ কার সৃষ্টি, মাটির সৃষ্টি, সবাই জানে জিন কার সৃষ্টি, কিসের সৃষ্টি, হ্যাঁ আগুনের সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিয়ম দান করুন, আর এই নিয়ম অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ বক্স সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পাঁচ বক্স সালাত নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দাও। আমাদের সকলকে ইসলামী বিধান সুন্দরভাবে জানার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিমদেরকে উদ্ধার করো। আয় আল্লাহ জালিমদেরকে, জালিম মুসলিম যাদেরকে হেদায়ত দানের পাকড়াও করো, আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।